আরে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও ওই গুনগুন সুরে মন হাসে না, ওই গুনগুন সুরে মন হাসে না, তারে বলে দিও সে যেন হাসে না আমার দ্বারে, তারে বলে দিও গামা পা মাগারে। কিরে খামলি কেন, বাজা। গামা পা মাগারে সারে মা গারে গা রে সারে সানি সা, ওই ফুল মালা দিল শুধু জালা ধুলায় সে যাক ঝরে যাক না, এই ভাঙা বাসি ভোলে যদি হাসি ব্যথায় সে থাক ভরে থাক না, জানি ফাগুন আমায় ভালোবাসে না, জানি ফাগুন আমায় ভালোবাসে না, তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও, তারে বলে দিও সে যেন আসে না, তারে বলে দিও মন কেন হাসে না, তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও গামা পা মাগারে সারে মা গারে গা রে সারে তানে তা, নেই আলো চাঁদে যেন রাত কাঁদে এ আধার শেষ তবু হয় না, যায় প্রেম সরে থাকি দেয় মোরে এই ব্যথা প্রাণে সয় না, হায় স্বপ্নে আঁকি আর ভাসে না, হায় স্বপ্নে আঁকি আর ভাসে না, তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও ওই গুনগুন সুরে মন হাসে না, ওই গুনগুন সুরে মন হাসে না, তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও।